এসো সুপ্ত প্রতিভা জাগাতে, এসো সুন্দর আগামী সাজাতে, এসো গাই শুধু আল্লাহর গান, তোমাদের পাশে আছে একতা। এসো সুপ্ত প্রতিভা জাগাতে, এসো সুন্দর আগামী সাজাতে, এসো গাই শুধু আল্লাহর গান, তোমাদের পাশে আছে একতা। একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা। এসো সুপ্ত প্রতিভা জাগাতে, এসো সুন্দর আগামী সাজাতে, এসো গাই শুধু আল্লাহর গান, তোমাদের পাশে আছে একতা। একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা। আমরা বাতিলের সাথে লড়ি, আলোকিত আগামী আমরা গড়ি, বিকশিত হও তুমি বিকাশ ঘটাও, অপসংস্কৃতি সব পিছনে হটাও। আমরা বাতিলের সাথে লড়ি, আলোকিত আগামী আমরা গড়ি, বিকশিত হও তুমি বিকাশ ঘটাও, অপসংস্কৃতি সব পিছনে হটাও। সুপ্ত প্রতিভা আছে করো প্রমাণ, সুপ্ত প্রতিভা আছে করো প্রমাণ, এসো সবে গাই মিলে আল্লাহর গান। একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা। এসো সুপ্ত প্রতিভা জাগাতে, এসো সুন্দর আগামী সাজাতে, এসো গাই শুধু আল্লাহর গান, তোমাদের পাশে আছে একতা। একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা। সুরের ভুবনে স্বাগত জানাই, কণ্ঠ দিয়ে গাই বাদ্য ছাড়াই, আল্লাহর কথা বলি নবীর সুরে, আলোকিত হবে ধরাই মানে নূরে। সুরের ভুবনে স্বাগত জানাই, কণ্ঠ দিয়ে গাই বাদ্য ছাড়াই, আল্লাহর কথা বলি নবীর সুরে, আলোকিত হবে ধরাই মানে নূরে। সুরে সুরে এ পথে করি আহ্বান, সুরে সুরে এ পথে করি আহ্বান, এসো সবে গাই মিলে আল্লাহর গান। একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা। এসো সুপ্ত প্রতিভা জাগাতে, এসো সুন্দর আগামী সাজাতে, এসো গাই শুধু আল্লাহর গান, তোমাদের পাশে আছে একতা। একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা একতা।